এই সূরা নবী করিম সাল্লামের মদিনার জীবনে নাজল হয়েছে এবং এতে গনিমতের ধন সম্পদ আল্লাহ পাক যা আল্লাহর দিনকে উঁচা করার জন্য যে আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ হয় তাতে যা হাসিল হয় আল্লাহর শত্রুদের থেকে তাকে গনিমতের ধন সম্পদ বলা হয়েছে আর তাকে বলা হয়েছে আনফাল। আনফাল এই নফলের বহু বচন। নফল বা নফল আমরা নামাজকে নফল নামাজ বলে থাকি, নফলের অর্থ হচ্ছে অতিরিক্ত। তো আল্লাহ ফাক রব্বুল আলমিন গনিমতের ধন সম্পদকে নফল বলেছেন বা আনফাল বলেছেন এই জন্য যে এটা আগের জাতিকে যা আল্লাহ দিয়েছিলেন তার চাইতে অতিরিক্ত। অর্থাৎ আগের জাতির জন্য আল্লাহ ফাক রব্বুল আলমিন গনিমতের ধন সম্পদ যা কাফেরদের কাছ থেকে হাসিল হয় তা বৈধ করেননি, কিন্তু শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের জন্য গনিমতের ধন সম্পদকে হালাল করা হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উতি তো খামসান আহাদুন কাবলি, আমাকে পাঁচটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে আমার উম্মতকে এবং আমাকে পাঁচটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা আমার পূর্বে আর কাউকে দেওয়া হয়নি। তার মধ্যে একটি আছে ওহিল্লাত লি আল গানাইম, আমার জন্য গনিমতের ধন সম্পদকে হালাল করা হয়েছে। তো অন্য জাতির চাইতে আল্লাহ পাক অতিরিক্ত এই শেষ উম্মতে মুসলিমাকে দান করেছেন এই গনিমতের ধন সম্পদ হালাল রূপে, তাই আল্লাহ পাক রব্বুল আলমিন একে আনফাল বলে আখ্যায়িত করেছেন। আর কেউ কেউ বলেছেন তাফসিরকারদের মধ্য থেকে যে গনিমতের ধন সম্পদকে আনফাল এই জন্য বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে তাদের জন্য যে আখেরাতের মহাপুরস্কার রেখেছেন তার চাইতে অতিরিক্ত আল্লাহ পাক দুনিয়াতে এই গানিমাতের ধন সম্পদ দিয়েছেন, সেই জন্য এটা আখেরাতের মহাপুরস্কারের চাইতে অতিরিক্ত বস্তু যা আল্লাহ পাক তাদেরকে দিয়ে থাকেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াস আলুনা কানিল আনফাল, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে তারা জিজ্ঞাসা করে আনফাল সম্পর্কে, অর্থাৎ গানিমাতের ধন সম্পদ যুদ্ধে প্রাপ্ত ধন সম্পদ সম্পর্কে, যে এর ভাগ বন্টন কেমন করে হবে। আল্লাহ পাক রব্বুল আলমিন এর ভাগ বন্টনের কথা দশম পারার প্রথম আয়াতে বর্ণনা করেছেন। এখানে আল্লাহ পাক বলছেন, কুলিল আনফাল লিল্লাহি ওয়ার রাসূল, হে নবী বলে দাও যে যুদ্ধে প্রাপ্ত ধন সম্পদ আল্লাহ পাকের এবং তার রাসূলের, এর মালিক আল্লাহ যা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দিয়েছেন। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করলে এই ক্ষেত্রে তোমরা কোনো রকমের খেয়ানত আত্মসাত করবে না। ওয়া আসলিহু যাতা বাইনাকুম, এবং তোমাদের মাঝের সম্পর্ককে সুপ্রতিষ্ঠিত করো, তোমাদের মাঝে যাতে করে কোনো রকমের দূরত্ব না থাকে, শত্রুতা বিদ্বেষ না থাকে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, এবং আল্লাহ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। আল্লাহ পাকের আনুগত্য করতে হবে বিনা শর্তে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে বিনা শর্তে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিঃসন্দেহে মুমিন তো ওইসব লোকেরা, আল্লাযীনা ইযা যুকিরা আল্লাহ, যাদের সামনে আল্লাহ পাকের কথা আলোচিত হলে, আল্লাহ পাকের কথা স্মরণ করিয়ে দেওয়া হলে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মাধ্যমে হোক, কোরআনী করিম তেলাওয়াত করে এবং তার অনুবাদ তাফসির ব্যাখ্যা করে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের চর্চার মাধ্যমে হোক, শিক্ষাদানের মাধ্যমে হোক, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান এবং গুণাবলী সম্পর্কে আলোচনা করে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধিবিধান রয়েছে সেসব বিধিবিধান বর্ণনা করে হোক, যখন আল্লাহ পাকের কথা উল্লেখ করা হয়, তার নামের কথা, তার গুণাবলীর কথা, তার কিতাবের কথা, তার বিধিবিধানের কথা, হালাল হারামের কথা যখন আলোচিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনদের অন্তর কেঁপে উঠে। ওয়াইজা তুলিয়াত আলিম আয়াতুহু যাদাতহুম ঈমান, এবং তাদের ওপর যখন আল্লাহ পাকের আয়াতগুলিকে তিলাওয়াত করে শোনানো হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তাহলে বোঝা গেল এই আয়াত থেকে যে ঈমান মানুষের ভালো কাজ করলে, যেমন আল্লাহ পাকের আয়াত শুনলে বৃদ্ধি পায়, তাহলে এই রকমই ভালো কাজ করলে, নামাজ কায়েম করলে, যাকাত দিলে, ফরায়েজ ওয়াজিবাত আদায় করলে, হারাম কাজ থেকে বেঁচে থাকলে, নফল অতিরিক্ত ইবাদত বন্দেগী করলে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর বান্দাদের হক আদায় করলে ঈমান বৃদ্ধি পায়। যখন ঈমান বৃদ্ধি পায়, এই গুণ তার মধ্যে রয়েছে, তাহলে তার বিপরীতটা হয়ে থাকে, যারা এসব কাজ করে না, আল্লাহর ফরজ ওয়াজিব আদায় করে না, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে না, এইরকমই হারাম নাজায়েজ কাজে লিপ্ত হয়, তাদের ঈমান কমে যায়। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত এই জন্য বলেছেন যে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়েও এবং কমেও। ইয়াজিদু বিত্তাআ, ভালো কাজ করলে ইমান বৃদ্ধি পায়। ওয়ানকুসু বিল মাসিয়া, আর ইমান আনে ঘাটতি হয়, ইমানে দুর্বলতা আসে মানুষ পাপে লিপ্ত হইলে। এর বিপরীত যারা বলেছে যে না ইমান একই অবস্থায় থাকে, তারা পথভ্রষ্ট হয়েছে, তারা ভুল করেছে। আল্লাহ পাক বলছেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সত্যিকার মুমিন ওরাই যারা তাদের প্রতিপালকের উপর আস্থা ভরসা রাখে। আল্লাহ পাক বলছেন যে কারা আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখে তাদের লক্ষণ কি, কারা সত্যিকার অর্থে মুমিন। আরও কিছু গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। আর সালাত কায়েম করা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, যে সময়গুলি আল্লাহ নির্ধারিত করেছেন সালাত আদায় করার জন্য সেই সময়গুলিতে ফরজ সালাত আদায় করা, এবং যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থিরতার সাথে ইতমিনান প্রশান্তির সাথে নামাজ আদায় করার কথা বলেছেন সেইভাবে আদায় করে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আদায় করে, তাতে কোনো রকমের বাড়তিও করে না আর ঘাটতিও করে না। অমিম্মা রাজাকনাহু ইউনফিকুন, আর আমি যা তাদেরকে উপজীবিকা দান করেছি তা থেকে তারা ব্যয় করে, অর্থাৎ যাকাত প্রদান করে। এইরকমই যেসব ব্যয় বহন ফরজ রয়েছে মাতা পিতার ক্ষেত্রে, স্ত্রী ছেলে মেয়েদের ক্ষেত্রে, আরও আত্মীয় স্বজন আপনজনদের ক্ষেত্রে, সেসব ক্ষেত্রেও তারা ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। আল্লাহ পাক বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট তাদের বড় উঁচু মর্যাদা রয়েছে। ওয়া মাগফিরাতুন, এবং তাদের জন্য মার্জনাও রয়েছে, আল্লাহ মাফ করবেন তাদেরকে। ওয়া রিজকুন করিম, এবং তাদের জন্য সম্মানজনক রিজিকও রয়েছে। আল্লাহ পাক রব্বুলেন তারপরে ইরশাদ করেছেন, কামা আখরাজাকা রব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এর আগে যে সব প্রকৃত মুমিনদের কথা বর্ণনা করলাম, যেমন তারা মুমিন, তেমনি তোমার প্রতিপালক হে নবী তোমাকে তোমার বাড়ি থেকে প্রকৃতভাবেই বের করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহৎ উদ্দেশ্যে তোমাকে তোমার বাড়ি থেকে বের করেছেন। ওয়াইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, যদিও একদল মুমিন এটাকে অপছন্দ করছিল। এখানে ইঙ্গিত করা হয়েছে বদরের যুদ্ধের জন্য বের হওয়াকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হলেন, তার সাহাবাই কেরাম 313 জন তার সাথে ছিলেন, তারা বের হলেন, উদ্দেশ্য তাদের আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ছিল না কুরাইশদের বিরুদ্ধে, বরং উদ্দেশ্য ছিল যে তারা জানতে পেরেছিলেন যে শাম দেশ থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি মক্কার কুরাইশদের কাফেলা আসছে, ব্যবসায়ী কাফেলা, তাতে অনেক ধন সম্পদ রয়েছে, তাদের এই ধন সম্পদগুলি লুণ্ঠন করে নেব, কেড়ে নেব, কারণ তারা আমাদের ঘর বাড়ি থেকে মক্কায় যে ছিলাম আমরা বিতাড়িত করেছে, আমাদের ধন সম্পদ তারা লুটপাট করেছে, সুতরাং এর প্রতিশোধ নেওয়া আল্লাহ পাক জায়েজ করেছেন। এই উদ্দেশ্যে তারা বের হয়েছিলেন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকও তোমাকে যে বের করলেন বাড়ি থেকে, এটাও ওইভাবে যেমন সত্যিকার অর্থে ওরা মুমিন যাদের গুণাবলী বর্ণনা করলাম, তেমনি আল্লাহ পাক তোমাকে সত্যিকার অর্থেই বের করেছেন। এবং এই কাজটিকে অনেক মুমিন মুসলিমরা পছন্দ করছিল না, অর্থাৎ এইভাবে বেরিয়ে গিয়ে তারপরে হঠাৎ করে যুদ্ধের সম্মুখীন হলেন তারা, এটাকে তারা পছন্দ করছিলেন না। আল্লাহ পাক বলছেন ইউজাদিলুনাকা ফিল হাক্কি বাদা মা তাবায়্যানা, হক সত্য সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও এই এক শ্রেণীর লোকেরা তোমার সাথে বাদানুবাদ করছিল, তারা বলছিল যে না আমরা তো যুদ্ধ করার জন্য আসিনি, আর এখানে আমাদের বেশ কিছু যুক্তি আছে, কারণ আমাদের কাছে কোনো অস্ত্র নেই, আমাদের কাছে সওয়ারির জন্য কোনো ব্যবস্থা নেই, না বেশি উট আছে, না আমাদের কাছে ঘোড়ায় আছে, না আমাদের কাছে ওই রকমের সাজ সরঞ্জাম আছে, কী করে আমরা যুদ্ধ করতে পারি এই কুরাইশদের বিরুদ্ধে। কান নামা ইউসাকুন ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন, মনে হচ্ছিল যে যেন তাদেরকে মৃত্যুর দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর তারা সচক্ষে দেখতে পাচ্ছে, এত ভয় করছিল যে মনে হচ্ছে যে তারা মরে যাবে আর ফিরে আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইজ ইয়াইদুকুম আল্লাহ ইহদা ত্বায়ফাতাইন আন্নাহা লাকুম ওয়া তাওয়াদুন আন্না গায়রা যাতি শাওকাতি তাকুনু লাকুম ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইক্তাদা বিল কাফিরিন। এখানে আল্লাহ ফাক রব্বুল আলমিন বদরের যুদ্ধের কথা বর্ণনা করছেন যে স্মরণ করো যখন আল্লাহ ফাক রব্বুল আলমিন তোমাদেরকে দুইটি দলের একটি দলের ওয়াদা করলেন, আল্লাহ ফাক ওয়াদা করলেন যে তোমাদেরকে দুইটির একটি দেব। দুইটি হচ্ছে এই যে এক কাফেলা আসছিল, বাণিজ্যিক কাফেলা আবু সুফিয়ান নেতৃত্বে, সেটা সামদেশ থেকে আসছিল ধন সম্পদ নিয়ে, এই একটি দল ব্যবসায়ী দল, আর আরেকটি দল আবু জাহালের নেতৃত্বে মক্কা থেকে বেরিয়ে এসেছিল যুদ্ধ করার জন্য, এই কাফেলাকে রক্ষা করার জন্য এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল্লাহ ফাক রব্বুল আলামিন তোমাদেরকে এই দুইটির একটি দান করবেন, যা ইতিহাসের পাতায় বলা হয়েছে ঈর এবং নাফির। ঈর অর্থাৎ হচ্ছে বাণিজ্যিক কাফেলা, আর নাফির অর্থাৎ যারা যুদ্ধ করার জন্য মক্কা থেকে এসেছিল। দুই দলের এক দল অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে দেবেন, আন্নাহ লাকুম সেটা তোমাদের জন্য হবে, অথবা দুন আন্না গায়রা যাতি শাওকাতে তাকুন আলকুম, এবং তোমরা চাইছিলে যে নিরস্ত্র দলটি তোমরা লাভ করো। অর্থাৎ এ বাণিজ্যিক কাফেলা যাদের কাছে অস্ত্র নেই, এদেরকে ধরবো এবং এদের কাছ থেকে ধন সম্পদগুলি কেড়ে নেব, আর আমরা আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে মক্কায় তার প্রতিশোধ নিয়ে নেব। এটাই তোমাদের উদ্দেশ্য ছিল, যাতে তোমাদেরকে কোনো রকমের বড় ঝুঁকি না নিতে হয়। ওয়ায়ুরিদুল্লাহু আন ইয়ুহিক্কাল হাক্কা বিকালিমাতিহ, অথচ আল্লাহ পাক অন্য ইচ্ছা করেছিলেন। আল্লাহ পাক ইচ্ছা করেছিলেন যে তার বাণী দ্বারা তার সত্যকে হককে তিনি প্রতিষ্ঠিত করে দেবেন। ওয়াক্তা দাবির আল কাফিরিন, এবং কাফেরদের শেকড়কে আল্লাহ পাক কেটে দেবেন, অর্থাৎ মুখোমুখি হবে তোমরা কুরাইশের, যাদের সাথে মুখোমুখি হতে চাইছিলে না, এবং তাদেরকে তোমরা পরাজিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে আনফালের আয়াত নম্বর 8 এ ইরশাদ করেছেন, লিইয়ুহিক্কাল হাক্কা ওয়ায়ুবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আল্লাহ পাক এই জন্য তোমাদেরকে বদর পর্যন্ত পৌঁছে দিলেন, এবং সেখানে তোমরা সেই বাণিজ্যিক কাফেলাকে পেলে না, তোমাদের হাত থেকে ছুটে গেল এবং সামনে চলে আসলো কুরাইশরা যুদ্ধ করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সামনে তাদেরকে পৌঁছে দিলেন, যাতে করে আল্লাহ পাক সত্যকে সত্য হিসাবে প্রমাণিত করতে চান, ওয়ুবতিলাল বাতিল, এবং বাতিলকে মিথ্যাকে মিথ্যা প্রমাণিত করতে চান বাস্তবে। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও যারা অপরাধী তারা এটা কখনো বরদাস্ত করতে পারে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইজতাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুমিদুকুম বিআলফিন মিনাল মালাঈকাতি মুরদিফিন। স্মরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ফরিয়াদ করছিলে, সাহায্য প্রার্থনা করছিলে। ইস্তিগাসা বিশেষ ক্ষেত্রে সাহায্য প্রার্থনা করা, আর ইস্তিআনা হচ্ছে অর্থাৎ ব্যাপক যে কোনো ক্ষেত্রে সাহায্য তলব করা। ইস্তিগাসা বলা হয় যখন মানুষ বিপদ আপদে পড়ে, তখন যে ফরিয়াদ করে, তখন যে সাহায্য প্রার্থনা করে তাকে বলা হয় ইস্তিগাসা। যখন তোমরা বিপদের সম্মুখীন হয়ে তোমাদের প্রতিপালকের কাছে, তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য কামনা করছিলি যে আল্লাহ উদ্ধার করো আমাদেরকে, ফাস্তাজাবা লাকুম, তখন তোমাদের ডাকে আল্লাহ পাক সাড়া দিয়েছিলেন, দোয়া কবুল করেছিলেন। আন্নি মুমিদ্দুকুম, আর এ কথা বলে ঘোষণা করেছিলেন, জানিয়ে দিয়েছিলেন ওহির মাধ্যমে যে তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য করব, বিআলফি মিনাল মালাইকাতে, 1000 ফেরেশতা দিয়ে, যারা পরপর আসতে থাকবে, একের পর তোমাদের কাছে পৌঁছিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর প্রান্তে পৌঁছিলেন, সেখানে গিয়ে খুব কায় মনে একগ্র চিত্তে দোয়া করলেন, এমন দোয়া এই ব্যস্ত হয়ে গেলেন যে তার মোবারক দেহ থেকে চাদর পড়ে গেছে নিচে, তিনি আর ভ্রুক্ষেপই করতে পারছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা উঠিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের উপর, তারপরে বলছেন যে কাফাকা রব্বুকা মুনাশাদাতাক, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আপনার রবকে বারবার করে ডাকছেন এটা যথেষ্ট হয়েছে, আপনার রব আপনার জন্য যথেষ্ট হয়েছে, আল্লাহ পাক আপনার দোয়া শুনেছেন। আল্লাহ পাক এই আয়াত তখন নাজিল করলেন। আল্লাহ পাক বলছেন, ওমা জাআলাহুল্লাহ ইল্লা বুশরা ওয়া লিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ আজিজুন হাকিম। আর এই যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, প্রথমে 1000 যেমন এই সূরা আনফালে রয়েছে, আর তারপরে 3000 আল্লাহ পাক পাঠিয়েছিলেন যেমন আল্লাহ পাক সূরা আলে ইমরানে বর্ণনা করেছেন। আর ওয়াদা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাদের প্রশান্তির জন্য, তোমাদেরকে শক্তিশালী করার জন্য আমি 5000 পর্যন্ত পাঠাবো। মহান আল্লাহ বলছেন যে এটাকে আমি তোমাদের জন্য সুসংবাদ করেছি, যে তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছি, তোমাদের সাথে ফেরেশতারা এসেছেন। বলে তাতমাইন্না বিহি কুলুবুকুম, আর যাতে করে তোমাদের মনে প্রশান্তি আসে। অমান নাসর ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য তো একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে এসে থাকে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজ সর্বজয়ী হাকিম, তিনি মহাবিজ্ঞানী। মহান আল্লাহ পাক বলছেন যে ইজ ইয়ুগাশ্শিকুমুন নুআস আমানাতাম মিনহু, এই বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামরা জিহাদে লিপ্ত আছেন, আর ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর তন্দ্রা চাপিয়ে দিচ্ছেন, আর এই তন্দ্রার মাধ্যমে তাদের যাতে করে মানসিক শান্তি আসে এবং একটু তারা আরাম পেয়ে যান, এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য। তাই আল্লাহ পাক বলছেন যে স্মরণ করো, যখন আল্লাহ পাক তোমাদেরকে ঢেকে দিয়েছিলেন তন্দ্রা দিয়ে, আমানাত মিনহু তার পক্ষ থেকে নিরাপদ স্বরূপ, তোমাদের জন্য আরামের উদ্দেশ্যে, ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন, আর যেহেতু তোমাদের দিকে পানি ছিল না, পানির প্রয়োজন ছিল, আর যে সেই মরুভূমির জমি যাতে করে একটু বসে যায় আর সেখানে ফসকে না যায়, সেই জন্য আল্লাহপাক বলছেন ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন, আর আকাশ থেকে আল্লাহপাক তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন, লিয়ুতাহহিরাকুম বিহি, যাতে করে তোমাদেরকে পবিত্র করে দেন। আর এর আর এক উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের দিকে পানি নেই, ওজুর জন্য গোসলের জন্য পানির প্রয়োজন হবে, সেই পানিও তোমরা সংগ্রহ করে নিতে পারো। ওয়ায়ুযহিবু আনকুম রিজ্জা শায়তান, আর শয়তানের অপবিত্রতাকে তোমাদের থেকে দূর করতে চান, যাতে করে শয়তান তোমাদের মনে দুর্বলতা সঞ্চারিত না করে দেয়। ওয়ালিয়ারবিতা আলা কুলুবিকুম, আর তোমাদের অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মজবুত করে দিতে চান। ওয়ায়ুসাব্বিতা বিহিল আকদাম, আর যাতে করে তোমাদের পাগুলি সুদৃঢ় হয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়ুহি রব্বুকা ইলাল মালায়েকাতি আন্নি মাআকুম ফাসাব্বিতুল লাযিনা আমানু সাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারু রুব ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াযরিবু মিনহুম কুল্লা বানান। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে স্মরণ করো হে নবী, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে ওহী করছিলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করলেন আন্নি মাআকুম, যে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল লাযিনা আমানু, আল্লাহ পাক তাদের সাথে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত আরো সাজিমে রয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহায্যের দিক দিয়ে, তার তৌফিকের দিক দিয়ে, তার হেফাজতের দিক দিয়ে ফেরেশতাদের সাথে রয়েছেন, এই বদরের প্রান্তেও রয়েছেন, মুমিন বান্দাদের সাথে রয়েছেন, ধৈর্যশীলদের সাথে রয়েছেন, যেমন আল্লাহ পাক বিভিন্ন জায়গায় কোরআনে কারিমে বর্ণনা করেছেন। সুতরাং হে ফেরেশতারা, তোমরা ফাসাব্বিতুল লাযিনা আমানু, মুমিনদেরকে সুদৃঢ় রাখো এবং তাদেরকে সহযোগিতা করো। সাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারু রুব, শীঘ্রই আমি কাফেরদের অন্তরে ভীতি সঞ্চারিত করে দেব, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আর মুমিন মুসলিমদের সামনে দাঁড়াবার তাদের সাহস হবে না। ফাযরিবু ফাওকাল আনাক, সুতরাং হে ফেরেশতারা, তোমরা তাদের কাঁধের ওপর আঘাত হানো। আল্লাহ পাক তাদের কাঁধের ওপর আঘাত হানতে বলছেন, কাফেরদের কাঁধের ওপর আঘাত করবে। ওয়াযরিবু মিনহুম কুল্লা বানান, এবং তাদের প্রত্যেকটি আঙ্গুলের গিটে গিটে আঘাত হানো। আল্লাহ পাক এইভাবে ফেরেশতাদেরকে আদেশ করছেন যে মক্কার মুশরিক কুরাইশ কাফেরদের উপর এইভাবে তোমরা আক্রমণ চালাও। মহান আল্লাহ ইরশাদ করেছেন, যালিকে বিআন্নাহু শাকুল্লাহ ওয়া রাসূল, এই আদেশ এই জন্য আমি দিয়েছি যে তারা আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছে, তার রাসূলের নাফরমানি করেছে। ওমাই ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহ, আর জেনে রাখবে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব, তাকে জেনে নেওয়া উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। যালিকুম ফাযুকুহু, আর এটা এজন্যই যে যাতে করে এই শাস্তির আস্বাদন গ্রহণ করতে থাকো। ওয়া আন্না লিল কাফিরিনা আযাবান নার, আর শেষ পরিণামে কাফেরদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা লাকিতুমুল লাযিনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার, হে মুমিনরা, যখন তোমরা কাফেরদের সাথে মুখামুখি হবে যোদ্ধা বাহিনী রূপে, যাহফান যোদ্ধা বাহিনী রূপে কাফেরদের সম্মুখীন হবে যোদ্ধা বাহিনী রূপে, ফালা তুওয়াল্লুহুমুল আদবার, তখন তোমরা পৃষ্ঠ দেশ দেখিয়ে পলায়ন করবে না। কাফেরদেরকে আল্লাহর শত্রুদেরকে পৃষ্ঠ দেশ দেখিয়ে পলায়ন করবে এটা করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে যে ইজতানিবুস সাবাল মুবিকাত, সাতটি ধ্বংসাত্মক গোনা থেকে তোমরা বেঁচে থাকো, তার মধ্যে একটি হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ, যেই দিন রণক্ষেত্রে কাফেরদের উপর আক্রমণ করতে এসছো, কাফেরদেরকে প্রতিহত করার জন্য এসছো, সেই সময় যদি তাদেরকে পৃষ্ঠ দেশ দেখাও তাহলে তোমরা সর্বনাশ করবে ইমানের, ইসলামের এবং আল্লাহ পাকের দিনের, সেজন্য কাবিরা গুনাহ বলে আখ্যায়িত করেছেন, ধ্বংসাত্মক গুনাহ। আল্লাহ পাক বলছেন, ওমাই ইউআল্লিহিম ইয়াউমাইযিন দুবুরাহু ইল্লা মুতাহারিফান লিকিতালিন আও মুতাহাইয়াযান ইলা ফিয়াতিন ফাকাদ বাআ বিগাযাবিন মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির, আর সেই দিনে যেই ব্যক্তি তার পৃষ্ঠ দেশ দেখিয়ে দেবে, আল্লাহ পাকের তার উপর গজব হবে, আল্লাহ পাকের ক্রোধ হবে, তাহলে আল্লাহ পাক একে বড় অন্যায় বলে আখ্যায়িত করেছেন, ফাকাদ বা আবি গাযাব মিন আল্লাহ, তবে দুইটি ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের দিকে পিঠ ফিরিয়ে দেওয়া, কাফেরদেরকে পৃষ্ঠ দেশ দেখা, সেখান থেকে সরে যাওয়া কে জায়েজ করেছেন। ইল্লা মুতাহারিফান লিকিতালিন, সেটি যদি রণকৌশল হয়, যুদ্ধের কৌশল অবলম্বন করার জন্য যদি কখনো আল্লাহর শত্রুদেরকে পৃষ্ঠ দেশ দেখাইতে হয় যে আরেক দিক থেকে আক্রমণ করব, অথবা তাদেরকে এখন একটু ভান করে দেখিয়ে দেব যে আমরা যেন পরাজিত হয়ে গেছি, আমরা পলায়ন করছি, আর তারপরে এসে হঠাৎ করে আক্রমণ করব যাতে করে তাদেরকে প্রতিহত করতে পারি, তাহলে জায়েজ। আও মুতাহাইয়াযান ইলা ফিয়াতিন, অথবা তুমি একা পড়ে গেছো, অল্প কিছু সংখ্যক ঘেরা আই পড়ে গেছো কাফেরদের, তখন যদি সাথীদের সাথে, যে তোমার দলের সাথীরা রয়েছে তাদের সাথী সঙ্গীদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্য থাকে তাহলে জায়েজ। আর না হলে যেই ব্যক্তি ফিরিস্তি দেশ ফিরাবে রণক্ষেত্রে, ফাকাদ বা আবি গাজাবি মিনাল্লাহ, আল্লাহর গজব তাদের উপর আপতিত হবে। ওয়ামা ওয়াহু জাহান্নাম, এবং পরকালে জাহান্নাম তাদের বাসস্থান হবে। ওবিস আল মাসির, জাহান্নাম কতই না জঘন্য প্রত্যাবর্তন স্থল। আল্লাহ পাক তারপর এরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে সম্বোধন করে এই মর্মে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদরের যুদ্ধে এক মুষ্টি কঙ্কন নিলেন, আর কঙ্কন নিয়ে ছুঁড়ে দিলেন কাফেরদের দিকে। আর আল্লাহ পাক রব্বুল আলমের বিশেষ ক্ষমতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা অলৌকিকত্ব, যে প্রত্যেকটি কাফেরের চোখে গিয়ে সেই কঙ্করগুলি পড়ল, আর তাতে তারা নিজের চোখ নিয়ে ব্যস্ত হয়ে গেল, আর পেরেশান ব্যতিব্যস্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মুমিন মুসলিমদেরকে বিজয় দান করলেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফালাম তাকতুলুহুম, তোমরা তাদেরকে হত্যা করনি, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তবে আল্লাহ পাক তাদেরকে হত্যা করেছেন। কেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থিব যদি দিক থেকে দেখা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস সাহায্য ছাড়া এই ক্ষেত্রে কেউ বিজয় হতে পারে না। কাফেরদের সংখ্যা ছিল 1000 আবু জাহালের নেতৃত্বে, এবং তাদের কাছে ছিল যুদ্ধের সাজ সরঞ্জাম, তাদের কাছে ছিল ঘোড়া উঁট এবং অস্ত্রের প্রাচুর্য। পক্ষান্তরে মুমিন মুসলিমদের সংখ্যা মাত্র 313 জন, তাদের কাছে কোনো ঘোড়া ছিল না, উঁট ছিল মাত্র কয়েকটি, এবং তাদের কাছে যুদ্ধের কোনো সাজ সরঞ্জামও ছিল না। তাই আল্লাহ পাক বলছেন, তাদেরকে যে তোমরা হত্যা করতে পেরেছ, আল্লাহ পাকই এই তৌফিক দান করেছেন। ওয়ামা রামাইতা ইজ রামাইত, আর হে নবী, তুমি যখন নিক্ষেপ করেছিলে ওই কঙ্কর, তো তখন তুমি নিক্ষেপ করনি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, তবে আল্লাহই নিক্ষেপ করেছেন, অর্থাৎ তাদের প্রত্যেকের চোখে চোখে পৌঁছে দিয়েছিলেন সেই কঙ্করগুলিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালিউবলিয়াল মুমিনিনা মিনহু বালান হাসানা, এবং আল্লাহ পাক মুমিনদেরকে ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ করতে চান। ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ পাক সবকিছু শুনেন এবং জানেন। যালিকা আন্নাল্লাহ মুহিনু কাইদিল কাফিরিন, আর মনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের যে চক্রান্ত রয়েছে তাকে দুর্বল করে দিতে চান, ষড়যন্ত্রকে দুর্বল করে দিতে চান। ইন তাস্তাফতাহু ফাকাদ জাআকুমুল ফাতহ, আল্লাহ পাক বলছেন এই মক্কার কাফেরদেরকে, মক্কার কাফের আবু জাহাল বলেছিল যখন যুদ্ধে বের হয় মক্কা থেকে, যে আমরা এই যে দুই দল রয়েছে, মুহাম্মাদের দল আর আমাদের দল, এর মধ্যে যেই দল আত্মীয়তা বিচ্ছিন্নকারী, যেই দল নাফরমান, যেই দল জুলম অত্যাচার করেছে, বাড়াবাড়ি করেছে, সেই দলকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক এই দোয়া শুনে নিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন ইন তাস্তাফতাহু ফাকাদ জাআকুমুল ফাতহু, তোমরা যদি মীমাংসা চেয়েছিলে যে আল্লাহ এতে মীমাংসা করে দাও, তোমাদের কাছে মীমাংসা চলে এসেছে। ওয়াইনতান তাহু ফাহু খায়রুল লাকুম, আর তোমরা যদি বিরত হয়ে যাও তোমাদের অন্যায় থেকে, কুফরি থেকে, তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়াইন তাউদু নাউদ, আর তোমরা যদি আবার ফিরো তাহলে আমিও ফিরবো, পাপের দিকে ফিরো, কুফরের দিকে, আমিও তোমাদের শাস্তির দিকে ফিরবো, আর তোমরা যদি ভালোর দিকে ফিরো তাহলে আমিও তোমাদের কল্যাণ নিয়ে ফিরে আসবো। ওয়ালান তুগনি আনকুম ফিয়াতুকুম শাইয়া, তোমাদের দল তোমাদের কোনো কাজে আসলো না। ওয়ালাউ কাসরাত, যদিও তাদের সংখ্যা বেশি, ও আন্নাল্লাহ মাআল মুমিনিন, আল্লাহ পাক নিঃসন্দেহে মুমিনদের সাথে রয়েছেন। এখানে আমার তাফসীর শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, দিনের সেবায় নিজের মেহনত পরিশ্রম লাগাবার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।